মেঘ ছোট ক্ষতি নেই, আকাশ তো বড়। নীড় ছোট ক্ষতি নেই, আকাশ তো বড়। হে মন বলা কামোর অজানা রাভানে, চঞ্চল পাখা মেলে ধরো। নীড় ছোট ক্ষতি নেই, আকাশ তো বড়। চাঁদের আখরে ওই আকাশের গা, চাঁদের আখরে ওই আকাশের গায়, যেন পালক লেখনি তব প্রেমের কবিতা লিখে যা। সুদূর পিয়াসি পাখা কাঁপে থর থর, হে মন বলা কামোর অজানা রাভানে, চঞ্চল পাখা মেলে ধর। নীড় ছোট ক্ষতি নেই, আকাশ তো বড়। মেঘ রোদ সব বাধা পার হয়ে যায়, মেঘ রোদ সব বাধা পার হয়ে যাও, তব ওই দুটি ভীরু চোখে ভুবনের নাও ভরে না। তাই দিয়ে আপনারে সুন্দর কর, হে মন বলা কামোর অজানা রাভানে, চঞ্চল পাখা মেলে ধর। নীড় ছোট ক্ষতি নেই, আকাশ তো বড়। হে মন বলা কামোর অজানা রাভানে, চঞ্চল পাখা মেলে ধর। নীড় ছোট ক্ষতি নেই, আকাশ তো বড়।